إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد الاستعداد ليوم المعاد آخرتر পাথেও ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিন এবং অন্যান্য সালফে সালেহীনগণ থেকে আখেরাত এবং কল্যাণের বিষয়ে বিভিন্ন উপদেশ বাহিনী সংক্রান্ত এই ছোট সংকলনকে আমরা আলোচনা করতেছিলাম। তিন বাক্যের উপদেশ বাণীতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অল্প সম্পদে জীবিকা নির্বাহে অভিযোগ করে সে যেন স্বীয় রবের নিকট অভিযোগ করে, অর্থাৎ আল্লাহর কাছেই তার চাওয়া পাওয়াকে বলে। যে ব্যক্তি দুনিয়ার কার্যকলাপে চিন্তাভগ্ন হলো, মূলত সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হলো। যে ব্যক্তি ধনীর নিকট তার ধনের জন্য বিনয়ী হলো, তার দুই তৃতীয়াংশ দিন বিদায় নিল। তাহলে কোনো ধনবানের নিকট তার ধন সম্পদের জন্য বিনয়ী হওয়া, এটা দিনদারিতার ঘাটতির পরিচয়। ওমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মানুষের সাথে সুন্দর এবং সদয় আচরণ জ্ঞানের অর্ধেক জ্ঞানের লক্ষণ, অর্থাৎ সমস্ত জ্ঞানের অর্ধেক জ্ঞানের লক্ষণ হচ্ছে মানুষের সাথে সুন্দর এবং সদয় আচরণ। উত্তম পন্থায় চাওয়া বা জিজ্ঞেস করা, সেটা হচ্ছে অর্ধেক জ্ঞানের পরিচায়ক। আর উৎকৃষ্ট পন্থায় প্রচেষ্টা করা অর্ধেক জীবিকার লক্ষণ। উসমান রাজিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি দুনিয়া ত্যাগ করল সে আল্লাহর প্রিয় পাত্র হল, যে ব্যক্তি গুনাহ ছাড়লো সে ফেরেশতাদের প্রিয় পাত্র হল, যে ব্যক্তি মুসলমানদের থেকে লোভ লালসা সংবরণ করল সে মুসলমানদের নিকট প্রিয় হল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, তোমার জন্য দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম, সৎ কাজের প্রচেষ্টা তোমার জন্য যথেষ্ট, উপদেশ গ্রহণের জন্য মৌতি উত্তম। অর্থাৎ তুমি তো মৃত্যুবরণ করবে, সুতরাং এটা স্মরণ করাই তোমার উপদেশ গ্রহণের জন্য উত্তম। দাউদ আলাইহিসাল্লাম, নবী দাউদ আলাইহিসাল্লাম থেকে তিনি বলেন যে, জাবুরে ওহী করা হয়েছে, তিনটি জিনিস আক্রিয় দ্বারা জ্ঞানীদের কর্তব্য। এক, পরকালের পাথেয় সংগ্রহ। দুই নম্বর, জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করা। তিন নম্বর, হালাল উপার্জন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তিনটি বস্তু নাজাত দানকারী, তিনটি বস্তু ধ্বংসকারী, তিনটি বস্তু সম্মান দানকারী, তিনটি বস্তু পাপ মোচনকারী। নাজাত দানকারী তিনটি বস্তু হল প্রকাশ্য এবং অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা, প্রকাশ্য অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আর দ্বিতীয়ত হচ্ছে দারিদ্র এবং স্বাচ্ছন্দ্যে মিতব্যয়ী হওয়া, অর্থাৎ অপচয়ও না করা, আবার একদম হাত খোলেও না দেওয়া, মধ্যবর্তিতার সাথে ব্যয় করা। এবং তৃতীয়ত হচ্ছে খুশিতে এবং ক্রোধে উভয় অবস্থায় ইনসাফ করা। কারণ অনেক সময় মানুষ হয়তোবা ভালো অবস্থায় ইনসাফ করতে পারে, কিন্তু যখন রাগান্বিত অবস্থায় তখন অনেক সময় ইনসাফ করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেন রাগান্বিত অবস্থা থাকলেও সে ইনসাফ করে। অতঃপর তিনি বলেছেন, ধ্বংসকারী বস্তু হল চরম কৃপণতা। চরম কৃপণতা হচ্ছে ধ্বংসকারী বস্তু, প্রবৃত্তির অনুসরণ, হাওয়ার অনুসরণ, তার নফসের অনুসরণ হচ্ছে ধ্বংসকারী বস্তু, এবং নিজে নিজেকে ভালো জানা, এটাও হচ্ছে ধ্বংসকারী। অতঃপর বলেছেন, সম্মান দানকারী বস্তু হল বেশি বেশি সালাম প্রদান করা, খাবার খাওয়ানো এবং গভীর রজনীতে নামাজ পড়া যখন মানুষ নিদ্রা বিভোর থাকে। এই তিনটি হচ্ছে সম্মান দানকারী। জিব্রাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতদিনই জীবিত থাকেন না কেন আপনাকে আপনার মৃত্যু অবধারিত, মরতেই হবে আপনাকে যতদিনই আপনি যে বেঁচে থাকেন। আপনি যাকেই ভালোবাসেন না কেন একদিন তাকে ত্যাগ করতেই হবে, যাকেই ভালোবাসেন দুনিয়ায় তাকে একদিন ত্যাগ করতেই হবে। যথাসম্ভব আমল করুন, কেননা আপনাকে আমলের সমপরিমাণ বিনিময় দেওয়া হবে, আমলের সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে আপনাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তাআলা কি কারণে আপনাকে খলিল বানালেন, অন্তরঙ্গ বন্ধু বানালেন? উত্তরে তিনি বললেন, তিনটি কারণে। এক, আল্লাহর হুকুমকে অন্য হুকুমের উপর গুরুত্ব দিয়েছি। দুই, আমার নিজের যেসব বিষয়ে জিম্মা আল্লাহ নিয়েছেন সেগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করি না, অর্থাৎ আমার রিজিক, বিপদ আপদ থেকে হেফাজত, আমার জীবন মৃত্যু ভালো মন্দ, এগুলার জিম্মা তো আল্লাহ নিয়েছেন, সুতরাং এগুলো সম্পর্কে আমি চিন্তা ভাবনা করি না। তিন নম্বর হচ্ছে, সকাল সন্ধ্যা মেহমান ছাড়া আহার করি না। জ্ঞানীগণ থেকে বর্ণিত বলেছেন যে তিনটি বস্তু অন্তরের কষ্ট দূর করে, তিনটা বস্তু। এক হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, অন্তরের কষ্ট দূর করে। দুই নম্বর হচ্ছে আল্লাহর আউলিয়া বা বন্ধুদের সাথে থাকা, এটা অন্তরের কষ্ট দূর করে। এবং জ্ঞানীদের উপদেশ বাণী অন্তরের কষ্ট দূর করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে, যার আদব নাই তার ইলম নাই, তার জ্ঞান নাই, যার ধৈর্য নাই তার দিনও নাই, যার ধৈর্য নাই তার দিন নাই, যার তাকুয়া নাই তার আল্লাহর নৈকট্য নাই। সুতরাং ইলমের জন্য আদব জরুরি, দিনের জন্য ধৈর্য জরুরি, এবং আল্লাহর নৈকট্যের জন্য তাকুয়া জরুরি। ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে, তোমাদের পূর্ববর্তীরা তিনটি কারণে ধ্বংস হয়েছে, অধিক কথা বলা, অধিক খাবার খাওয়া, অধিক আহার এবং অধিক নিদ্রার কারণে। অধিক কথা, অধিক আহার, অধিক নিদ্রা, এই তিন কারণে পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে, এবং এই তিনটি হচ্ছে অন্তরের বিষ বলে বর্ণিত আছে। ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেছেন যে, শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়া ছাড়ল দুনিয়া তাকে ছাড়ার আগেই, অর্থাৎ তাকে যখন সে দুনিয়া থেকে ত্যাগ করে চলে যাবে এর আগেই সে নিজে দুনিয়া ছেড়ে দিছে, তার জন্য সুসংবাদ। কবর তৈরি করলো তার সঙ্গে সাক্ষাতের আগেই, অর্থাৎ কবরের জন্য আমল করলো তার কবরে পৌঁছার পূর্বেই। হাতিম রহমতুল্লাহ তিনি বলেন যে, প্রত্যেক দিন সকালে শয়তান আমাকে বলে যে, তুমি কি খাবে, কি বস্ত্র পরিধান করবে এবং কোথায় থাকবে, অর্থাৎ এগুলো আমাকে অসুয়াশা দেয়। তো তখন আমি তখন তাকে বলি, আমি মৌত খাবো, কাফনের কাপড় পরিধান করবো এবং কবরে বাস করব, অর্থাৎ আমি আখেরাতের জন্যই বেঁচে থাকব। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহ তাআলার ফরজকে আদায় করো তাহলে বড় আবেদ হতে পারবে, আল্লাহর হারাম বস্তু থেকে দূরে থাকো তাহলে বড় পরহেজগার হতে পারবে, এবং তোমার প্রতি আল্লাহর নির্ধারিত রিজিকের উপর খুশি থাকো তাহলে সবচেয়ে ধনী হতে পারবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, যাকে তুমি মেহরবানি করবে তার তুমি আমির হবে, অর্থাৎ তার উপর তুমি নেতৃত্ব লাভ করবে, যার কাছে তুমি চাইবে তার নিকট তুমি বন্দী হবে, কার কাছে হাত পাতলে তুমি তার কাছে বন্দী হয়ে গেলে, যার থেকে তুমি মুখ ফিরাবে তুমি তার সমকক্ষ হবে, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো দিকে তুমি মুখাপেক্ষী হও না। ইব্রাহিম বিন আধাম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হলো, কিভাবে আপনি আল্লাহ বিরুদ্ধ অর্জন করলেন? তিনি বললেন, তিনটি জিনিসের পথ দেখেছি কিন্তু আমার সহিত পাথেয় নেই, আর আমি জালেম বিচারপতি দেখেছি কিন্তু আমার সহিত প্রমাণপত্র নেই। লোকমান হাকিম ওনার থেকে বর্ণিত, তিনি তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, মানুষের তিনটা অংশ, এক অংশ আল্লাহর জন্য, এক অংশ তার নিজের জন্য, এবং অপর অংশ পোকামাকড়ের জন্য। অতঃপর আল্লাহর অংশটি হলো তার রূহ বা আত্মা, নিজের অংশটি হলো আমল, এবং পোকামাকড়ের অংশ হলো তার শরীর। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে মিসওয়াক করা, রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ এগুলো হচ্ছে উত্তম। কাব বিন আহবার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে মুসিবত থেকে বাঁচার জন্য মুসলমানের দুর্গ তিনটি, মসজিদ, আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত। এ ব্যাপারে বর্ণিত আছে যে যখন আল্লাহ কারো কল্যাণ কামনা করেন, কল্যাণ চান, তখন তাকে দিনের জ্ঞান দান করেন, দুনিয়ার ব্যাপারে তাকে উদাসীন করেন এবং তার আপন ত্রুটি ধরার জন্য জ্ঞান চক্ষু উন্মোচন করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার তিনটি বস্তু আমার কাছে প্রিয়, এক হচ্ছে সুগন্ধি, দুই নম্বর হচ্ছে নিশা বা মহিলারা, অর্থাৎ ওনার অধীনস্থ, ওনার স্ত্রী যে এবং দাসী যে মহিলারা, উম্মাহাতুল মুমিনিন, উম্মাতের মা, যারা মা এই নারীরা, এবং নামাজে রয়েছে চক্ষু শীতল করা জিনিস। এই তিনটি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি আমার নিকট প্রিয়। একজন জ্ঞানী ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেছেন যে যে ব্যক্তি নিজের বুদ্ধি দ্বারা পরিচালিত হবে সে গুমরা হবে, অর্থাৎ কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি সে নিজের বুদ্ধি দিয়েই চলতে চায় তাহলে সে গুমরা হবে, যে ব্যক্তি আপন মাল নিয়ে বেপরোয়া হবে সে অপমান হবে, এবং যে ব্যক্তি কোনো সৃষ্টিজীব দ্বারা সম্মান গ্রহণ করবে সে লজ্জিত হবে। তাহলে সম্মান আল্লাহ তাআলার নিকটে কামনা করা উচিত, মাল সম্পদ নিয়ে বেপরোয়া উচিত না এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলা উচিত। সুফিয়ান বিন ওয়াইনা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে ওই ব্যক্তিকেই ভালোবাসবে যাকে আল্লাহ ভালোবাসেন, সে ওই ব্যক্তিকেই ভালোবাসবে যাকে আল্লাহ ভালোবাসেন, সে ওই কাজকেই ভালোবাসবে যা ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির বিধানের জন্য করে, আর যে ব্যক্তি এমন কাজ পছন্দ করে যা ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির বিধানের জন্য ভালোবাসে সে চায় তা মানুষ না জানুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রকৃত বন্ধুত্ব তিনটি কাজে নিহিত, এক, বন্ধুর কথার উপর অগ্রাধিকার দেওয়া, বন্ধুর মজলিসকে অন্যের মজলিসের উপর প্রাধান্য দেওয়া এবং বন্ধুর সন্তুষ্টিকে অন্যের সন্তুষ্টির উপর অগ্রগণ্য করা। ওহাব বিন মুনাব্বিহ রহমতুল্লাহ আলাই ওনার থেকে বর্ণিত যে তাওরাতে লিখিত আছে, লোভী ব্যক্তি দরিদ্র যদিও সে দুনিয়ার বাদশাহ হয়, সৎ ব্যক্তি অনুসরণযোগ্য যদিও সে গোলাম হয়, অল্পে তুষ্ট ব্যক্তি ধনী যদিও সে ক্ষুধার্ত হয়। জ্ঞানীজন থেকে বর্ণিত যে যে ব্যক্তি আল্লাহ তালাকে চিনবে সে মানুষের সহিত সম্পর্কে তৃপ্তি পেতে অক্ষম হবে, অর্থাৎ আল্লাহকে ছাড়া আর কোনো কিছুতে সে তৃপ্তি পাবে না, যে ব্যক্তি প্রকৃতভাবে দুনিয়াকে চিনবে সে দুনিয়ার প্রতি আসক্ত হবে না, এবং যে ব্যক্তি আল্লাহ তালার বিচার ইনসাফ বুঝবে তার দিকে বাদি বিবাদে অগ্রসর হবে না। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনটা বস্তু দ্বারা তিনটা বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। অহংকারকে দূর করো নম্রতা দ্বারা, লালসাকে অল্পতুষ্টি দ্বারা দূর করো, এবং হিংসাকে দূরীভূত করো অপরের কল্যাণ কামনা দ্বারা। কবি বলেন যে মানুষের উপর তওবা করা ফরজ, কিন্তু পাপ কাজ বর্জন করা অনুরূপ ফরজ। দুঃখ কষ্টের উপর সবর করা কঠিন, কিন্তু সওয়াব নষ্ট হওয়া অধিক কঠিন। যুগের পরিবর্তন আশ্চর্যজনক, কিন্তু মানুষের উদাসীনতা অধিক আশ্চর্যজনক। প্রত্যেক আগমনকারীর নিকটে, কিন্তু মৌত তার চেয়ে অতি নিকটে। জ্ঞানীগণ বলেন, চারটি কাজ উত্তম, কিন্তু চার প্রকার লোকদের জন্য এটি আরো অধিক উত্তম। যেমন পুরুষের লজ্জা উত্তম, কিন্তু নারীদের লজ্জা অধিক উত্তম। ইনসাফ সকলের জন্য উত্তম, কিন্তু বাদশাহের ইনসাফ অতি উত্তম। বৃদ্ধদের তওবা উত্তম, কিন্তু যুবকদের তওবা অতি উত্তম। ধনীদের দানশীলতা উত্তম, কিন্তু দারিদ্রদের দানশীলতা অতি উত্তম। এবং জ্ঞানীগণ আরো বলেন যে চারটি কাজ ঘৃণিত, কিন্তু চার প্রকার লোকদের জন্য এটা আরো অধিক ঘৃণিত। যুবকদের পাপ ঘৃণিত, কিন্তু বৃদ্ধদের পাপ অধিক ঘৃণিত। মূর্খদের দুনিয়াদারি জঘন্য, কিন্তু বিদ্বানদের দুনিয়াদারি অধিক জঘন্য। সকল মানুষের সৎ কাজে অলসতা করা ঘৃণ্য, কিন্তু উলামা এবং ইলমে দিন শিক্ষার্থীদের সৎ কাজে গরিমসি করা অধিক ঘৃণ্য। ধনীদের অহংকার ঘৃণ্য, কিন্তু গরিবদের অহংকার অধিক ঘৃণ্য। ওমর রাজিয়াল আনহু বলেন যে দরিয়া হচ্ছে চারটি, কামনা বাসনা বা পাপের দরিয়া, আত্মা প্রবৃত্তির দরিয়া, মুদ দুনিয়ার দরিয়া এবং কবর অপমানের দরিয়া। উসমান রাজিয়াল আনহু বলেন, চারটি জিনিসে আমি ইবাদতের স্বাদ পেয়েছি, আল্লাহর ফরজ সমূহ বাস্তবায়নে, তার হারাম সমূহ থেকে দূরে থাকায়, সৎ কাজের আদেশে আল্লাহর সওয়াব প্রাপ্তিতে এবং অসৎ কাজের নিষেধে আল্লাহর ক্রোধ থেকে বাঁচার মাধ্যমে। তিনি আরো বলেন যে চারটি কাজ আছে যার প্রকাশ্য দিকটা মর্যাদাপূর্ণ এবং অপ্রকাশ্য দিকটা ফরজ। নেককারদের সংস্রব বা সাহচর্যতা মর্যাদাপূর্ণ, কিন্তু তাদের অনুসরণ করা ফরজ। কোরআন শরীফ তেলাওয়াত করা মর্যাদাপূর্ণ, কিন্তু তার উপর আমল করা ফরজ। কবর জিয়ারত করা মর্যাদাপূর্ণ, কিন্তু তার জন্য তৈরি হওয়া ফরজ। রোগীদের সেবা করা মর্যাদাপূর্ণ, কিন্তু তার অবস্থা দেখে তার থেকে উপদেশ গ্রহণ করা ফরজ। আলী রাজিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি জান্নাত লাভের অভিলাষী হলো সে কল্যাণের দিকে ধাবিত হলো, যে ব্যক্তি জাহান্নামকে ভয় করলো সে প্রবৃত্তি থেকে দূরে সরল, যে ব্যক্তি মৃত্যুকে বিশ্বাস করলো তার নিকট সুখ শান্তি তুচ্ছ হলো, যে ব্যক্তি দুনিয়াকে চিনল দুঃখ কষ্ট তার উপর সহজতর হলো। আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি বলেন যে চারটা বস্তু অন্তরের অন্ধকার, পরীক্ষাবিহীন পূর্ণ পেট, অর্থাৎ হালাল হারাম বাছাই না করে যে উদর পূর্তি করে পেট ভরে, জালেমদের সংস্রব, অতীতের পাপ ভুলে যাওয়া এবং দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। অপরদিকে চারটি বস্তু অন্তরে নূর তৈরি করে, ভুখা পেট, সৎ ব্যক্তিদের সঙ্গে হওয়া, বিগত পাপকে স্মরণ করা এবং কম আশা আকাঙ্ক্ষা। হাতিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি চারটি বস্তু অবলম্বন ছাড়া অপর চারটি বস্তু দাবি করে তার দাবি মিথ্যা। যে ব্যক্তি আল্লাহর মহব্বতের দাবি করে অথচ আল্লাহর হারাম থেকে বিরত না থাকে তার দাবি মিথ্যা। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দাবি করে অথচ ফকির মিসকিনকে ঘৃণা করে তার দাবি মিথ্যা। যে ব্যক্তি জান্নাতের মহব্বতের দাবি করে অথচ সাদাকা করে না তার দাবি মিথ্যা। যে ব্যক্তি জাহান্নামের ভয়ের দাবি করে অথচ পাপ থেকে বিরত থাকে না, পাপ থেকে তাকে নিজেকে বিরত রাখে না তার দাবি মিথ্যা। জন্য জ্ঞানবান ব্যক্তি বলেন যে ইমানের আলামত হচ্ছে চারটি, তাকওয়া বা আল্লাহ ভীতি, লজ্জাশীলতা, শুকরিয়া অর্থাৎ আল্লাহর শুকর এবং সবর। আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন একজন জ্ঞানী ব্যক্তি অসংখ্য হাদিস সংগ্রহ করেন, অতঃপর তা থেকে 40,000 হাদিস চয়ন করেন, তারপর তা থেকে 4,000 চয়ন করেন, তারপর তা থেকে 400 হাদিস পছন্দ করেন, তারপর তা থেকে 40টি হাদিস বাছাই করেন, তারপর তার থেকে 4টি বাক্য বাছাই করেন। প্রথম বাক্য হচ্ছে কোনো অবস্থায় নারীদের উপর নির্ভর করবে না। দ্বিতীয় বাক্য হচ্ছে কখনো সম্পদ দ্বারা ধোঁকা খেও না। তৃতীয় বাক্য হচ্ছে যতটুকু হজম করতে পারো ততটুকু খাও। চতুর্থ বাক্য হচ্ছে ওই বিদ্যা ওই ইলম তুমি শিক্ষা করো না যা তোমার কোনো উপকার করে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, চারটি বস্তু যতদিন কায়েম থাকবে ততদিন দিন এবং দুনিয়া ঠিক থাকবে। যতক্ষণ পর্যন্ত ধনীরা তাদের অর্জিত সম্পদের উপর বখিলি না করবে, যতক্ষণ পর্যন্ত আলেমরা তাদের ইলম অনুযায়ী আমল করবে, যতক্ষণ পর্যন্ত না ফকিররা পরকালকে দুনিয়ার দ্বারা পরিবর্তন করবে। হাতিম রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি বলেন, চারটি বস্তুর মর্যাদা অপর চার বস্তু ছাড়া অনুভব করা যায় না। যৌবনের মর্যাদা বৃদ্ধ অবস্থা ছাড়া, শান্তির অবস্থা মুসিবত ছাড়া, সুস্থতার অবস্থা রোগ ছাড়া এবং দুনিয়াকে চেনা যায় না মৃত্যু ছাড়া। সুতরাং এই চারটি সময়ের আগেই এই চার বিষয়ে সাবধান হওয়া উচিত। বৃদ্ধ আসার আগেই, বার্ধক্য আসার আগে, যৌবনের মুসিবত আসার পূর্বে শান্তি সময়ের সদ্ব্যবহার, অসুস্থতা আসার আগে সুস্থতার সময়ের ব্যবহার, মৃত্যু আসার পূর্বেই দুনিয়াকে চেনা। জনৈক জ্ঞানী ব্যক্তি বলেন যে আদম সন্তান চারটা লুটের সম্মুখীন হবে। মালাকুল মৌত তার রুহকে লুটে নিবে, ওয়ারিসরা তার মাল লুটে নিবে, তার শরীর পোকামাকড় লুটে নিবে, তার পাওনাদাররা কিয়ামতের দিন তার আমল লুটে নিবে। আলী রাজিয়াল্লাহু বলেন, চারটি কাজ অত্যন্ত কষ্টকর, ক্রোধের সময় ক্ষমা, অভাবের সময় দান, নির্জনে অন্যায় থেকে বাঁচা, হক কথা বলা ওই ব্যক্তির প্রতি যাকে সে ভয় করে বা তার থেকে কিছু চায়। খুবই গুরুত্বপূর্ণ উপদেশ বাণী। জনৈক জ্ঞানী ব্যক্তি বলেন, সকল ইবাদতের মূল হচ্ছে চারটি। এক হচ্ছে ওয়াদা রক্ষা করা, দুই হচ্ছে শরীয়তের সীমা রক্ষা করা, তিন নম্বর হচ্ছে হারানো বস্তুর উপর সবর করা যদিও সে পরিবার এবং সন্তান হোক, চার নম্বর হচ্ছে উপস্থিত জিনিসের উপর সন্তুষ্ট থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচ বাক্যের উপদেশ বাণীর শিরোনামে লেখক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই আমার উম্মতের উপর একটি যুগ আসবে যখন তারা পাঁচটি জিনিসকে ভালোবাসবে এবং অপর পাঁচটি জিনিসকে ভুলে যাবে। তারা দুনিয়াকে ভালোবাসবে এবং পরকালকে ভুলে যাবে, ঘরবাড়িকে ভালোবাসবে, কবরকে ভুলে যাবে, মালকে ভালোবাসবে, হাসরের হিসাব নিকাশ ভুলে যাবে, পরিবার পরিজনকে ভালোবাসবে, হককে ভুলে যাবে, আত্মাকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে, তারা আমার প্রতি অসন্তুষ্ট এবং আমি তাদের প্রতি অসন্তুষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে অন্ধকার পাঁচটি এবং আলো পাঁচটি। দুনিয়ার মহাব্বত হচ্ছে অন্ধকার এবং দুনিয়ার আলো হলো তাকোয়া। পাপ হলো অন্ধকার আর আলো হলো তওবা। কবর হলো অন্ধকার, তার আলো হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরকাল অন্ধকার আর তার আলো হলো সৎ আমল। পুল সিরাত অন্ধকার আর তার আলো হলো ইয়াকিন, বিশ্বাস বা ইমান। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, পাঁচটি কাজ ইমানদারদের নিদর্শন। এক হচ্ছে সে ওই ব্যক্তির সহিত বসবে যার কাছ থেকে সে তার দিন সংশোধন করে নিবে। দুই হচ্ছে সে লজ্জাস্থান এবং জবানের উপর বিজয়ী থাকে। তৃতীয়ত হচ্ছে যখন তার কাছে দুনিয়ার কোনো বড় জিনিস পৌঁছে তখন তাকে মুসিবত হিসেবে দেখে। চার নম্বর হচ্ছে যখন সে দিনের ক্ষুদ্র জিনিস কোনো পায় তাকে সে গনিমত মনে করে। এবং পঞ্চমত তার উদূরবর্তি বা পেট ভর্তি হালাল রুজি দ্বারা করে না এই ভয়ে যে হারাম তার সাথে না মিশে গিয়েছে, আর সে মনে করে সকল মানুষ মুক্তি পেয়েছে, সে নিজে ধ্বংস হয়ে গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে তাওরাতে পাঁচটি বাক্য আছে, অন্তরের ধ্বনি অল্পে তুষ্টির মধ্যে, শান্তি নির্জনতার মধ্যে, সম্মান হচ্ছে ভোগ বিলাস পরিহারের মধ্যে, উপকার দীর্ঘ দিনের মধ্যে এবং সবর হচ্ছে অল্প দিনের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি পাঁচটি জিনিসকে অপর পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো, তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে, তোমার সুস্থতাকে তোমার অসুস্থতার পূর্বে, তোমার সচ্ছলতাকে তোমার দারিদ্রতার পূর্বে, তোমার হায়াতকে তোমার মৌতের পূর্বে, তোমার অবসরকে কর্মব্যস্ততার পূর্বে। অধিকাংশ আলেমগণ বলেন যে চিন্তা ভাবনা পাঁচটি পন্থায় হয়। আল্লাহর নিদর্শন সম্পর্কে চিন্তা ভাবনা করলে মহাব্বত সৃষ্টি হয়। আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে চিন্তা ভাবনা করলে মহাব্বত সৃষ্টি হয়। আল্লাহ তাআলার ওয়াদা সম্পর্কে চিন্তা ভাবনা করলে উৎসাহ সৃষ্টি হয়। আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে চিন্তা ভাবনা করলে ভয় সৃষ্টি হয়। আল্লাহ তাআলার এহসান পাওয়া সত্ত্বেও তার ইবাদতে গরিমসি করার পর চিন্তা করলে লজ্জা সৃষ্টি হয়। জ্ঞানীজন থেকে বর্ণিত যে তাকওয়া অর্জনের আগে পাঁচটি ধাপ অতিক্রম করতে হয়। যখন কোনো ব্যক্তি সেগুলো অতিক্রম করতে পারবে সে তাকওয়া অর্জন করতে পারবে। এক নম্বর হচ্ছে শান্তি সেরে কষ্ট বরণ করা, আরাম সেরে পরিশ্রম করা, সম্মান সেরে অপমান বরণ করা, বেহুদা কথা সেরে নীরবতা পালন করা এবং হায়াত সেরে মৌত বরণ করা, অর্থাৎ এই পথে চলা। সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাই বলেন, পাঁচটি কারণে দুনিয়ার মানুষ সম্পদ জমা করে, অধিক কামনা বাসনা, উচ্চ আশা আকাঙ্ক্ষা, চরম বখিলতা এবং আল্লাহ ভীতির অভাব, পরকালের উদাসীনতা। মুহাম্মদ বিন গৌরি তিনি বলেন যে ইবলিস পাঁচটি কারণে হতভাগ্য হল, পাপকে অস্বীকার করে, তার জন্য লজ্জিত না হয়ে, নিজেকে তিরস্কার না করে, তবার জন্য দৃঢ় প্রত্যয় না করে এবং আল্লাহর রহমত হতে নিরাশ হয়। অপরদিকে পাঁচটি কারণে আদম আলাইসাল্লাম সৌভাগ্যশীল হলেন। পাপকে স্বীকার করে তার উপর লজ্জিত হয়ে নিজেকে অনুতপ্ত করে তাড়াতাড়ি তওবা করে এবং আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। শাকিক বালখি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তোমাদের উপর পাঁচটি কাজ অপরিহার্য, তোমাদের প্রয়োজন মাফিক আল্লাহর ইবাদত, তোমাদের হায়াত অনুযায়ী দুনিয়া গ্রহণ, আল্লাহর আজাব বরদাস্ত করার সমপরিমাণ পাপ, দুনিয়া থেকে কবর সম্বল গুছিয়ে নেওয়া এবং জান্নাতের বসবাস করা পরিমাণ আমল করা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে বহু বন্ধু দেখেছি কিন্তু জবানকে সংযত করার মতো উত্তম বন্ধু আর দেখি নাই। অনেক পোশাক দেখেছি কিন্তু তাকওয়া অপেক্ষা উত্তম পোশাক আর দেখি নাই। বহু সম্পদ দেখেছি কিন্তু অল্পে তুষ্ট হওয়া অপেক্ষা উত্তম সম্পদ আর দেখি নাই। অনেক ভালো কাজ দেখেছি কিন্তু উপদেশ অপেক্ষা উত্তম কাজ আর দেখি নাই। অনেক খানা দেখেছি কিন্তু সবের অপেক্ষা সুস্বাদু খানা আর খাই নাই। জনৈক জ্ঞানী ব্যক্তি বলেন যে তাকওয়ার পাঁচটি শর্ত, এক হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অকপট বিশ্বাস, তৃতীয়ত হচ্ছে মানুষের প্রতি উদাসীন হওয়া, তৃতীয়ত হচ্ছে খালেস আমল করা, চতুর্থত হচ্ছে জুলুম বরদাস্ত করা এবং পঞ্চমত নিজ অবস্থায় খুশি থাকা, অর্থাৎ অন্যের মাল থেকে বেঁচে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে আমার উম্মতের উপর একটি জামানা আসবে যখন তারা পাঁচটি জিনিসকে ভালোবাসবে এবং পাঁচটি জিনিসকে ভুলে যাবে। দুনিয়াকে ভালোবাসবে, পরকালকে ভুলে যাবে, হায়াতকে ভালোবাসবে, মৌতকে ভুলে যাবে, পাপকে ভালোবাসবে, কবরকে ভুলে যাবে, মালকে ভালোবাসবে, হিসাবকে ভুলে যাবে, মানুষকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। অতঃপর হচ্ছে ছয় বাক্যের উপদেশ বাণী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন নিশ্চয়ই ইবলিস দাঁড়িয়ে আছে তোমার সামনে, আত্মা তোমার ডান পাশে, প্রবৃত্তি তোমার বাম পাশে, দুনিয়া তোমার পিছনে, অঙ্গ প্রত্যঙ্গ তোমার আশেপাশে। আল্লাহ তোমার উপরে আছেন, ইবলিস তোমাকে ডাকছে দিন বর্জনের দিকে, আত্মা তোমাকে ডাকছে ভোগ বিলাসের দিকে, দুনিয়া তোমাকে ডাকছে পরকালের উপর তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য, অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে ডাকছে গুনার দিকে, আল্লাহ তোমাকে ডাকছেন জান্নাত এবং ক্ষমার দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ আহ্বান করেন জান্নাত এবং ক্ষমার দিকে, অতঃপর যে ইবলিসের ডাকে সাড়া দিল দিন তার থেকে বিদায় নিল, যে আত্মার ডাকে সাড়া দিল তার থেকে রূহ বিদায় নিল, যে প্রবৃত্তির ডাকে সাড়া দিল পরকাল তার থেকে বিদায় নিল, যে অঙ্গ প্রত্যঙ্গের ডাকে সাড়া দিল তার থেকে জান্নাত দূরে সরল, যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিল পাপ তার কাছ থেকে দূরে সরল এবং সে সমস্ত কল্যাণ গ্রহণ করল। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন নিশ্চয়ই মুমিন ছয় প্রকার ভয়ে জড়িত থাকে, আল্লাহ তাআলা তার থেকে ঈমান কেড়ে নেওয়ার ভয়, ফেরেশতাগণ তার থেকে তার অপরাধ লিখে রাখার ভয় যা দ্বারা কিয়ামতের দিন তাকে অপমান করবে, শয়তান তার আমল বিনষ্ট সাধন করার ভয়, মালাকুল মউত তার রূহ বা হঠাৎ উদাসীনতার মধ্যে তার রূহ কেড়ে নেওয়ার ভয়, দুনিয়া তাকে প্রতারিত করবে এবং পরকাল থেকে ফিরিয়ে রাখার ভয়, পরিবার পরিজনের মধ্যে বেশি জড়িত হওয়ার কারণে আল্লাহর জিকির থেকে বিরত থাকার ভয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি ছয়টি গুণে গুণান্বিত হলো সে জান্নাত লাভের কোনো পথ বাকি রাখল না এবং জাহান্নাম থেকে বাঁচার কোনো প্রচেষ্টা বাকি রাখল না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনল অতঃপর তার আনুগত্য করল, শয়তানকে চিনল অতঃপর তার নাফরমানি করল, দুনিয়াকে চিনল অতঃপর তাকে বর্জন করল, হককে চিনল অতঃপর তাকে অনুসরণ করল, বাতিলকে চিনল অতঃপর তা পরিহার করল, পরকালকে চিনল অতঃপর তা অন্বেষণ করল। আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন যে নিয়ামত হচ্ছে ছয়টি, ইসলাম, কোরআন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুস্থতা, মানুষের দোষ গোপন রাখা, মানুষ থেকে স্বাবলম্বী হওয়া। ইয়াহিয়া বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে ইলম হলো আমলের প্রমাণ, বুঝ শক্তি ইসলামের পাত্র, বুদ্ধি হলো সৎকাজের উৎস, প্রবৃত্তি হলো পাপের জংশন, মাল হলো অহংকারের চাদর, দুনিয়া হলো পরকালের বাজার। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন ছয়টি কারণে অন্তর দূষিত হয়, তওবা করার আশায় পাপ করা, ইলম শিক্ষা করে কিন্তু তার উপর আমল করে না, যখন আমল করে খুলুসিয়াত সাথে করে না, আল্লাহর রিজিক খায় কিন্তু শুক্রিয়া আদায় করে না, আল্লাহর দেওয়া কিসমত বা ভাগ্যের উপরে সন্তুষ্ট হয় না। তারা মৃত ব্যক্তিকে দাফন করে কিন্তু তার থেকে নসিহত গ্রহণ করে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি আরও বলেছেন, যে ব্যক্তি দুনিয়া চায় এবং দুনিয়াকে পরকালের উপর অগ্রাধিকার দেয়, আল্লাহ তাকে ছয়টি শাস্তি দিবেন, তিনটি দুনিয়াতে এবং তিনটি পরকালে। দুনিয়ার তিনটি হল অন্তহীন আশা, তৃপ্তিহীন প্রবল পিপাসা এবং ইবাদতের স্বাদ ছিনিয়ে নেওয়া। পরকালের তিনটি হল কিয়ামত দিবসকে ভয় এবং এ ব্যাপারে ভীতি, কঠিন হিসাব এবং দীর্ঘ সমালোচনা, দীর্ঘ অনুশোচনা। আহনাফ বিন কায়েস রহমতুল্লাহ আলাইহি বলেন যে হিংসুকের শান্তি নেই, মৃত্যুকদের মানবতা নেই, কৃপণদের কৌশল নেই, বাদশাহের প্রতিজ্ঞা নেই, চরিত্রহীনের নেতৃত্ব নেই, আল্লাহর ফয়সালার কেউ প্রতিরোধক নেই। কোনো জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হলো, বান্দা যখন তওবা করে সে কি বুঝতে পারে যে তার তওবা কবুল হয়েছে? তিনি বলেন, এ সম্পর্কে আমি কিছু মীমাংসা দেব না, কিন্তু এর কয়েকটি আলামত আছে। সে নিজেকে পাপমুক্ত ভাবে না, তার অন্তরে আনন্দ অনুপস্থিত এবং চিন্তা উপস্থিত থাকবে, সে সৎ ব্যক্তিদের নিকটবর্তী হয় এবং অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকে, সে দুনিয়ার অল্প জিনিসকে বেশি মনে করে এবং পরকালের অনেক আমলকে অল্প মনে করে, আল্লাহ তাকে যে বিষয়ে জিম্মাদার দিয়েছেন সেগুলোর তে সর্বদা মত্ত থাকে এবং আল্লাহ তার যে বিষয়গুলোর জামিন হয়েছেন সে বিষয়ে নির্লিপ্ত থাকে। সে নিজের জবানকে হেফাজত করে এবং সর্বদা চিন্তা ভাবনা করে, তার গভীরভাবে দুঃখ এবং অনুশোচনা করে। আহনাফ বিন কাইস রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, বান্দার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত সবচেয়ে উত্তম কোনটি? তিনি বলেন, স্বাভাবিক বুদ্ধি। বলা হলো, যদি তা না থাকে? তিনি বলেন, ভালো আদব। বলা হলো, যদি তাও না থাকে? তিনি বলেন, উপযুক্ত সাথী। বলা হলো, যদি তাও না থাকে? তিনি বলেন, অধিক সময় চুপ থাকা। বলা হলো, যদি তাও না থাকে? তিনি বলেন, উপস্থিত মৌত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সাত প্রকার লোককে তার আরশের ছায়ার নিচে স্থান প্রদান করবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এক হচ্ছে ন্যায় বিচারক বাদশাহ, দুই হচ্ছে ওই যুবক যে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, তার যৌবনকালে সে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। তিন হচ্ছে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার ভয়ে দুই চক্ষু অশ্রু বিগুলিত হয়। চার নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার হৃদয় মসজিদের সহিত লটকানো থাকে যতক্ষণ না সে সেখান থেকে ফিরে আসে। পাঁচ হচ্ছে ওই ব্যক্তি যে সাদাকা ডান সাদাকা করে এমন গোপনভাবে যে তার ডান হাত কি খরচ করলো তার বাম হাত জানতে পারে না। ওই ব্যক্তি যারা আল্লাহর হস্তে পরস্পর বন্ধুত্ব করে, পরস্পরকে ভালোবাসে। এবং সাত হচ্ছে ওই ব্যক্তি যাকে সুন্দরী রমণী কুকর্মের জন্য ডাকে কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যার হাসি বেশি তার গাম্ভীর্য কমে যাবে, যে মানুষকে তুচ্ছ মনে করবে তাকেও মানুষ তুচ্ছ মনে করবে, যে কোনো কাজে বেশি বেশি করবে এ কাজেই তার পরিচায়ক হবে, যার কথা বেশি হবে তার পদস্থলন বেশি হবে, যার পদস্থলন বেশি হবে তার শরম কম, লজ্জা কম হবে, এবং যার লজ্জা কম হবে তার তাকওয়া কম হবে, এবং যার তাকওয়া কম হবে তার অন্তর মরে যাবে। আলী রাজিয়াল আনহুকে জিজ্ঞেস করা হলো, আসমান অপেক্ষা ভারী কি? তিনি বলেন, নিরপরাধ ব্যক্তির উপরে মিথ্যা আরোপ করা আসমান অপেক্ষা ভারী। ওনাকে জিজ্ঞেস করা হলো, জমিন অপেক্ষা প্রশস্ত কি? তিনি বলেন যে হক হচ্ছে জমিন অপেক্ষা প্রশস্ত। ওনাকে প্রশ্ন করা হলো, দরিয়া অপেক্ষা সমৃদ্ধ কি? তিনি বলেন, অল্পিতুষ্ট হৃদয় হচ্ছে দরিয়া অপেক্ষা সমৃদ্ধ। পাথর অপেক্ষা শক্ত কি? তিনি বলেন যে মুনাফিকের অন্তর পাথর অপেক্ষা শক্ত। ওনাকে প্রশ্ন করা হয়, আগুন অপেক্ষা গরম কি? তিনি বলেন যে জালেম বাদশাহ আগুন অপেক্ষা গরম। প্রশ্ন করা হয়, বরফ অপেক্ষা ঠান্ডা কি? তিনি বলেন যে ছোট লোকদের নিকট মুখাপেক্ষী হওয়া বরফ অপেক্ষা ঠান্ডা। ওনাকে বলা হলো, বিষ অপেক্ষা তিক্ত কি? তিনি বলেন যে সবর বিষ অপেক্ষা তিক্ত। অন্য বর্ণে আছে, গিবত বিষ অপেক্ষা তিক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার বাড়ি ওই ব্যক্তির জন্য যার কোনো বাড়ি নেই, দুনিয়ার সম্পদ ওই ব্যক্তির জন্য যার কোনো সম্পদ নেই, দুনিয়ার মাল জমা করে ওই ব্যক্তি যার বুদ্ধি নেই, ভোগবিলাসে মত্ত থাকে সেই যার কোনো বোধ শক্তি নেই, দুনিয়া কামাইয়ের জন্য শাস্তি ভোগ করে ওই ব্যক্তি যার বিদ্যা এবং জ্ঞান নেই, দুনিয়ার জন্য হিংসা করে সেই যার তীক্ষ্ণ বুদ্ধি নেই এবং তার জন্য ধাবিত হয় সেই যার কোনো পরকালের উপর বিশ্বাস নেই। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, জ্ঞানী ব্যক্তিদের উচিত সাতটি জিনিসকে সাতটি জিনিসের উপর প্রাধান্য দেওয়া, দারিদ্রকে সচ্ছলতার উপর, অপমানকে সম্মানের উপর, নম্রতাকে অহংকারের উপর, ক্ষুধার্ততাকে উদরবর্তির উপর, দুঃখ কষ্টকে আনন্দের উপর, কম মর্যাদাকে অধিক মর্যাদার উপর, মৌতকে হায়াতের উপর প্রাধান্য দেওয়া। আট বাক্যের উপদেশ বাণী। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু বলেন, আটটি বস্তু অপর আটটি বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করে, হাত পাতা থেকে মুক্ত থাকা দারিদ্রতা সৌন্দর্য বৃদ্ধি করে, কৃতজ্ঞতা প্রকাশ নিয়ামতের সৌন্দর্য বৃদ্ধি করে, ধৈর্য মুসিবতের সৌন্দর্য বৃদ্ধি করে, সহনশীলতা ইলমের সৌন্দর্য বৃদ্ধি করে, নম্রতা শিক্ষার্থীদের সৌন্দর্য বৃদ্ধি করে, অধিক কাদা ভয়ের সৌন্দর্যকে বৃদ্ধি করে, খোটা দেওয়া বর্জন করা ইহসানের সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং খুশু খুজু নামাজের সৌন্দর্যকে বৃদ্ধি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি অতিরিক্ত কথা পরিহার করলো তাকে হিকমত দান করা হলো, যে ব্যক্তি মাত্রাতিরিক্ত দেখা পরিহার করলো তাকে নম্র হৃদয় দান করা হলো, যে ব্যক্তি অতিরিক্ত খাওয়া পরিহার করলো তাকে ইবাদতে তৃপ্তি দান করা হলো, যে ব্যক্তি অযথা হাসা পরিহার করলো তাকে গাম্ভীর্য দান করা হলো, যে ব্যক্তি ঠাট্টা পরিহার করলো তাকে অন্তরের নূর দান করা হলো, যে ব্যক্তি দুনিয়ার মহাব্বত পরিহার করলো তাকে পরকালের মহাব্বত দান করা হলো, যে ব্যক্তি অন্যের ত্রুটি ধরা পরিহার করলো তাকে নিজের দোষ সংশোধন করার শক্তি দেওয়া হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলা কেমন এবং কোথায় এই চিন্তাভাবনা পরিহার করলো তাকে মুনাফিক থেকে মুক্তি দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই নামাজে কল্যাণ নাই যেখানে একাগ্রতা নাই, ওই রোজায় কল্যাণ নেই যাতে অশ্লীল কথা এবং কাজ থেকে নিবৃততা নেই, ওই কোরআন পাঠে কল্যাণ নেই যেখানে চিন্তাভাবনা নেই, ওই ইলমে কল্যাণ নেই যেখানে তাকোয়া নেই, ওই মালে কল্যাণ নেই যেখানে দানশীলতা নেই, ওই ভাতৃত্বে কল্যাণ নেই যেখানে নিরাপত্তা নেই, ওই নিয়ামতে কল্যাণ নেই যার স্থায়িত্ব নেই, ওই দোয়ায় কল্যাণ নেই যেখানে ইখলাস নেই। নয় বাক্যের উপদেশ বাণী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবেদ হচ্ছে তিন প্রকার, প্রত্যেক প্রকারের আবার তিনটি আলামত আছে যাদের দ্বারা তাকে চেনা যায়। আবেদ হচ্ছে তারা, এক হচ্ছে তারা আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করে, দ্বিতীয় হচ্ছে তারা সৎ আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর ইবাদত করে, তিন নম্বর হচ্ছে তারা মহাব্বতে আল্লাহ তাআলার ইবাদত করে। প্রথম প্রকারের তিনটি আলামত, যারা আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করে, নিজেকে তুচ্ছ মনে করে, তার আলামত হচ্ছে নিজেকে তুচ্ছ মনে করে, নিজের সৎ কাজকে কম ভাবে এবং নিজের কৃত অসৎ কাজকে বেশি ভাবে। এবং দ্বিতীয় প্রকার আবেদ, যারা সৎ আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর ইবাদত করে, তাদের আলামত হচ্ছে সর্ব অবস্থা মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়া, মাল ব্যয় সর্বাপেক্ষা দাতা এবং সকল মানুষ থেকে আল্লাহর সম্পর্কে অধিক উত্তম ধারণা পোষণ করা। তৃতীয় প্রকার আবেদ হচ্ছে তারা মহাব্বতে আল্লাহ তাআলার ইবাদত করে, তাদের আলামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় বস্তু দান করে এবং নিজের রবের সন্তুষ্টির জন্য কিছুই পরোয়া করে না, আমল করে আত্মার কষ্ট দিয়ে হলো যদি তার প্রতি সন্তুষ্ট হয় এবং সর্বাবস্থায় আদেশ এবং নিষেধে তার রবের আনুগত্য করে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্রন্দনের তিনটি কারণ আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার গজবের ভয় এবং আত্মীয়তার চিহ্নের ভয়। প্রথম কারণে গুনাহ ক্ষমা হয়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে কান্না করলে গুনাহ ক্ষমা হয়, আল্লাহ তাআলার গজবের ভয়ে কান্না করলে দুষ্টুর্তি দূর হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের ভয় করলে বন্ধু সন্তুষ্টির অধিকারী হয়। অতঃপর গুনাহ মুক্তির ফল হলো উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া, বন্ধু সন্তুষ্টির অধিকারী হওয়া। অতঃপর গুনাহ মুক্তির ফল হলো উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া, বন্ধু সন্তুষ্টির অধিকারী হওয়ার ফল হলো আল্লাহর সন্তুষ্টির খবর, আল্লাহ তাআলার দর্শনের সুখবর, আল্লাহ তাআলার দর্শন লাভ করার সুখবর এবং ফেরেশতাদের সাক্ষাৎ লাভে ধন্য হওয়া। দশ বাক্যের উপদেশ বাণী। বর্ণিত আছে যে তোমরা বেশি বেশি মিসওয়াক করো, কারণ এর মধ্যে দশটি উপকার রয়েছে, মুখ পবিত্র রাখে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, শয়তান কষ্ট পায়, তাকে আল্লাহ এবং হেফাজতকারী ফেরেশতাগণ ভালোবাসেন, দাঁতের মাড়ি মজবুত রাখে, কফ দূর হয়, মুখ খুশবুদার রাখে, পিত্ত দূর করে, চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দশটি গুণ দান করেছেন সে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। আল্লাহর নৈকট্যশীল ব্যক্তিদের স্থানে সমাসীন হবে এবং মুত্তাকিনদের স্থান লাভ করবে। সর্বদা সত্যবাদী এবং তার সহিত অল্প তুষ্ট হৃদয়, পূর্ণ সবর এবং তার সহিত সর্বদা শুক্রিয়া জ্ঞাপন, সর্বদা দারিদ্রতা এবং তার সহিত তাকওয়ার সমাবেশ, সর্বদা জিকির ফিকির এবং তার সহিত ক্ষুধার্ত পেট, সর্বদা চিন্তানিত এবং তার সহিত ভয়ের সমাবেশ, সর্বদা প্রচেষ্টা এবং তার সহিত নম্র বদন, সর্বদা নম্রতা এবং তার সহিত করুণার অনুপ্রবেশ, সর্বদা মহাব্বত এবং তার সহিত লজ্জার অনুপ্রবেশ, সর্বদা সহনশীলতার সহিত উপকারী ইলম এবং তার সহিত সর্বদা নিরবিচ্ছিন্ন সংযম, এবং দৃঢ় ইমান এবং তার সহিত সর্বদা বুদ্ধি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে দশটি গুণ ছাড়া অপর দশটি গুণ পূর্ণতা লাভ করে না। জ্ঞান তাকওয়া ব্যতীত, অনুগ্রহ ইলম ব্যতীত, সফলতা ভয় ব্যতীত, বাদশাহী ইনসান ব্যতীত, বংশমর্যাদা আদব ব্যতীত, সুখ নিরাপত্তা ব্যতীত, ধনী দান ব্যতীত, দারিদ্রতা অল্প দৃষ্টি ব্যতীত, উচ্চ মর্যাদা নম্রতা ব্যতীত, জিহাদ শক্তি ব্যতীত পূর্ণতা লাভ করে না। কোন জ্ঞানী ব্যক্তি বলেন যে দশ প্রকার মানুষ থেকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ধনীদের থেকে কৃপণতা আল্লাহ অপছন্দ করেন, দরিদ্রতার থেকে দাম্ভিকতা অহংকার, ওলামাদের থেকে লিপসা আল্লাহ অপছন্দ করেন, নারীদের থেকে নির্লজ্জতা, বৃদ্ধদের থেকে দুনিয়াদারি, যুবকদের থেকে অলসতা, বাদশাদের থেকে জুলুম, যোদ্ধাদের থেকে কাপুরুষতা, সাধকদের থেকে আত্মগর্ব এবং আবেদদের থেকে লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা অপছন্দ করেন। লোকমান হাকিম তার সন্তানকে বলেন যে হে আমার সন্তান, নিশ্চয়ই হিকমত কৌশল দশটি কাজ করে, মৃত অন্তরকে জীবিত করে, মিসকিনকে স্থান দেয়, বাচ্চাদের বৈঠক থেকে বাঁচায়, নিচু লোকদের সম্মান দেয়, গোলামকে আজাদ করে, মুসাফিরদেরকে আশ্রয় দেয়, ফকিরকে ধনী বানায়, মর্যাদাশীলদের মর্যাদা বাড়িয়ে দেয়, নেতাদের নেতৃত্ব বাড়িয়ে দেয় এবং ওটা উত্তম সম্পদ, ভয় হতে মুক্তিদানকারী, যুদ্ধের হাতিয়ার, লাভজনকভাবে খাটাবার পুঁজি, আরোগ্যদানকারী আত্মার প্রমাণ, এগুলো একিনে পূর্ণতার দিকে নিয়ে যায় এবং তা পর্দা যখন কোনো কাপড় পর্দা না করে। কোনো জ্ঞানী ব্যক্তি বলেন জ্ঞানীর তওবা করার সময় দশটি কাজ অবলম্বন করা উচিত, মুখে ক্ষমা চাওয়া, অন্তরে লজ্জিত হওয়া, নিজেকে ওই কাজ থেকে দূরে রাখা, দৃঢ় প্রত্যয় করা যে কখনো ওই কাজের পুনরাবৃত্তি হবে না, পরকালকে ভালোবাসা, দুনিয়াকে ঘৃণা করা, কম কথা বলা, কম খাওয়া, জ্ঞান অর্জন এবং ইবাদতের জন্য কম পান করা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন একদা আমি বসরার গলিতে এক বাজারে একটা যুবক আবেদের সাথে বেড়াচ্ছিলাম, হঠাৎ আমরা একটি ডাক্তারের নিকট পৌঁছলাম। তখন ডাক্তারটি চেয়ারের উপর বসেছিলেন এবং তার সামনে নারী পুরুষ এবং শিশুরা হাতে শিশি নিয়ে দাঁড়িয়েছিল, তারা সকলেই তাদের রোগের বিবরণ বলতেছিল। তখন যুবকটা ডাক্তারের দিকে অগ্রসর হয়ে বলল, হে ডাক্তার সাহেব, আপনার নিকট পাপ মুক্তির এবং অন্তর রোগের মুক্তির ওষুধ আছে কি? ডাক্তার সাহেব বললেন হ্যাঁ। যুবকটি বলল দিন। তখন তিনি বললেন ওই ডাক্তার যে আমার নিকট থেকে দশটি বস্তু নাও, দরিদ্র গাছের শিকড় নম্র গাছের শিকড়ের সহিত নাও, তার মধ্যে খালেস তওবা রাখো, এগুলো সন্তুষ্টির পাত্রে রেখে অল্প তুষ্টির হামানদিস্তা দ্বারা পিষে ফেলো, তারপর তা তাকুয়ার পাত্রে রেখে তার উপর আবে হায়াত দাও, তারপর তা মহাব্বতের আগুন দ্বারা গরম করে শুক্রিয়ার পাত্রে ঢেকে রাখো, এরপর এটা আশা আকাঙ্ক্ষার পাত্র দ্বারা ঠান্ডা করে প্রশংসার চামচ দ্বারা পান করো, নিশ্চয়ই যখন তুমি এটা ঠিকমতো করবে তখন তুমি অবশ্যই দুনিয়া এবং আখেরাতের সকল রোগ থেকে মুক্তি পাবে। যেন জ্ঞানী ব্যক্তি বলেন আমি দশটি বস্তুকে দশটি স্থানে তালাশ করলাম কিন্তু সেগুলো অন্য দশটি স্থানে পেলাম, সেগুলো হলো উচ্চ মর্যাদা অহংকারের মধ্যে তালাশ করলাম কিন্তু তা নম্রতার মধ্যে পেলাম, ইবাদতকে নামাজের মধ্যে তালাশ করলাম কিন্তু তা তাকওয়ার মধ্যে পেলাম, আরাম লালসার মধ্যে খুঁজলাম কিন্তু তা পেলাম পরহেজগারির মধ্যে, জ্যোতির্ময় অন্তর দিনের সশব্দ নামাজের মধ্যে চেষ্টা করলাম কিন্তু তা পেলাম রাতের গোপন নামাজের মধ্যে, কিয়ামতের নূর দানশীলতার মধ্যে চেষ্টা করলাম কিন্তু তা পেলাম পিপাসা এবং রোজার মধ্যে, পুলসিরাত পার হওয়া কুরবানির মধ্যে তালাশ করলাম, কিন্তু তা পেলাম সাদাকার মধ্যে। জাহান্নাম হতে মুক্তি জায়েজ কাজের মধ্যে চেষ্টা করলাম, কিন্তু তা পেলাম ভোগ বিলাস পরিহারের মধ্যে। আল্লাহর মহাব্বত দুনিয়াতে চেষ্টা করলাম, কিন্তু তা পেলাম আল্লাহর জিকিরের মধ্যে। নিরাপত্তার চেষ্টা করলাম জনসমাজে, কিন্তু তা পেলাম একাকীর মধ্যে। জ্যোতির্ময় অন্তর চেষ্টা করলাম নসিহত এবং কোরআন তেলাওয়াতের মধ্যে, কিন্তু তা পেলাম ধ্যান এবং ক্রন্দনের মধ্যে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলার বাণী যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, এ সম্পর্কে প্রশ্ন করা হয় যে নিশ্চয় আমরা আল্লাহকে ডাকি কিন্তু তিনি আমাদেরকে ডাকে সাড়া দেন না কেন? তখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বলেন, 10টি কারণে তোমাদের অন্তর মরে গেছে। তোমরা আল্লাহকে চিনছ কিন্তু তার হক আদায় করছো না। তোমরা আল্লাহর কিতাব পড়ছ কিন্তু তার উপর আমল করছো না। তোমরা ইবলিসের শত্রুতার দাবি করছো কিন্তু তোমরা তাকে বন্ধু বানিয়েছ। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের দাবি করছো কিন্তু তার অনুসরণীয় সুন্নত বর্জন করছো। তোমরা জান্নাতের ভালোবাসার দাবি করছো কিন্তু তার জন্য আমল করো না। তোমরা জাহান্নামের ভয়ের দাবি করছো কিন্তু পাপ থেকে বিরত থাকো না। মৌত সত্যের দাবি করছো কিন্তু তার জন্য তৈরি হচ্ছ না। পরের দোষ তালাশে লিপ্ত কিন্তু নিজের দোষ তালাশ করছো না। আল্লাহর রিজিক ভক্ষণ করছো কিন্তু তার শুকরিয়া আদায় করছো না। তোমরা মৃত ব্যক্তিদের লাশ দাফন করছো কিন্তু তা থেকে নসিহত গ্রহণ করছো না, অর্থাৎ এই কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। যা কিছু ভালো এবং যা কিছু উত্তম তা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।